চিরদিনী তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনী তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। চিরদিনী তুমি যে আছো সেই আমারই।